ডমিনোজ, বারিস্তা, পিজা হাট, সব তো ওই কনসেপ্টে খুলেছে। প্যানিয়ার করে আমি কিছু না কিছু যা শিখি, বিজনেস করতে পারি কি না করি, কিন্তু আমি মেন্টাল ডেভেলপিং এর ট্রেনিংটা খুব ভালো করে পেয়েছি। আমার কাছে একটা বাড়তি কি জানিস, রাত্রে ঘুমানোটা আমার কাছে এখন বাড়তি কাজ, রাত্রে ঘুমানোটা আমার কাছে এখন বাড়তি কাজ, রাত্রে ঘুমানোটা আমার কাছে এখন বাড়তি কাজ যাচ্ছে। আমি যদি এই সময় কিছু করতে পারতাম, যদি 16 ঘন্টা করলাম না, তুই যদি সারা রাত্রের দোকানটা খোলা থাকতো, তুই 24 ঘন্টায় 2400 টাকা ইনকাম করতে পারতিস। এইটা আমার কাছে বড় বাড়তি কাজ, কিন্তু না ঘুমালে উপায় নেই, ঘুমোতে হবে। কিন্তু সারাদিন দেখ বসিও না, বাবার জন্য খুব রাগ করে আমার উপর, খেয়ে উঠে 5-5 মিনিট বস একটু, সারাক্ষণ স্প্রিং লাগানো বাঁধারের মধ্যে লাফিয়ে যায়, সারাক্ষণ স্প্রিং লাগানো বাঁধারের মধ্যে লাফিয়ে যায়, সারাক্ষণ স্প্রিং লাগানো বাঁধারের মধ্যে লাফিয়ে যায়। বাবার বলি বাবা কোনদিন হট্ট 64 বছর বয়স হয়ে যায়, 5 বছর বয়স মনে আছে কি 6 বছর বয়স এম ক্লাস 1 এ গেছিলিস, হট করে কি করে হয়ে গেল বুঝতে পারলি, টাইম ছড়ার মতন পেরিয়ে গেল, ওই বয়সটা হুট করে চলে আসবে। বলছে অনেকে বলে না বহুত দেরি আছে, বাড়িতে বসে টিভি দেখা কি বাড়িতে বসে এই আড্ডা ইয়ারকি মারা, আমার আমার আমার আমার মেন্টাল রিফ্রেশমেন্ট, আমি অনেক কিছু আইডিয়া পাই এখান থেকে, এর মধ্যে আমি প্রচুর আইডিয়া পাই। তোদের কথা থেকে আইডিয়া পাই, আড্ডা মারতে যাচ্ছি আমরা, কিন্তু আমি কিন্তু আড্ডাটার সঙ্গে ওটা মারতে আসি, ওটা নিতে আসি, সিগারেট নেই ভাব, সবাই ভাব, ইয়ারকি মেরে ভাব, আওয়াজ মেরে ভাব, কিচ্ছু ছাড়া যায় না, ঠিকই আমারটা এখানে ছিল এখানেই থাকবে, মেমোরি তো কাজ করব, কাজের মতন কাজ করব, কাজ করব, কাজের মতন কাজ করব, কাজ করব, কাজের মতন কাজ করব, বাবা আমাকে জিজ্ঞেস করছেন, বাবা আমাকে জিজ্ঞেস করছেন তোমার তো মাসের এখন 70,000 টাকা ইনকাম তোমার চলছে, এখন 70,000 টাকা ইনকাম তোমার চলছে, এখন 70,000 টাকা ইনকাম তোমার চলছে, আরো 70,000 টাকা তো আমার কিনে নিচ্ছে না, আরো 70,000 টাকা তো আমার কিনে নিচ্ছে না, আরো 70,000 টাকা তো আমার কিনে নিচ্ছে না, প্রথম যখন স্যালারি পেয়েছি টাইফেন পেয়েছিলাম পার ডে তাজ বেঙ্গালে 100 টাকা করে, 125 টাকা করে, তখন মনে হচ্ছে সালে 100 টাকা নিয়ে করবোটা কি, মাস গেলে 3,000 টাকা স্যালারি পেলাম, 6,000 টাকা তখন মনে হয়েছে 3,000 টাকা হচ্ছে না আমার, 6,000 টাকা পেলাম, 3 দিন 6,000 টাকা হচ্ছে না, বাড়তে বাড়তে গেল সেটাও চলছিল কিছুদিন, তারপর বললেন না হচ্ছে না, খিদেটা বড্ড বেশি